সাত সাগরার তেরো নদী ছাড়িয়ে সে পেরিয়ে সে জন্ম আমার রূপ কথারি রাজকুমারী রে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে এখানে শ্যামল মার সাদা নদী আঁকা বাঁকা নানা রং ফুলগুলো স্বপ্নের পরশ মাখা এখানে শ্যামল মার সাদা নদী আঁকা বাঁকা নানা রং ফুলগুলো স্বপ্নের পরশ মাখা ঝরু ঝরু ঝর্ণারা ঝরে যায় রাতদিন ঝরু ঝরু ঝর্ণারা ঝরে যায় রাতদিন পাহাড়ের শরীর ঘেঁষে রাজকুমারী রে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের রং মাখা প্রজাপতি যায় রে পাখিগুলো গান গায় স্বপ্নে সুরে সুরে স্বপ্নের রং মাখা প্রজাপতি যায় রে পাখিগুলো গান গায় স্বপ্নে সুরে সুরে স্বপ্নে রে দেশে দিন আসে রাশেষে স্বপ্নে রে দেশে দিন আসে রাশেষে সুরে জোটা উঠে হেসে রাজকুমারী রে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে সাত সাগরার তেরো নদী ছাড়িয়ে সে পেরিয়ে সে জন্ম আমার রূপ কথারি রাজকুমারী রে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে স্বপ্নের দেশে markazulhuda.com markazulhuda.com